কনিচুয়া। শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? সময় হলো রেডিও জাপান এনএসকে ওয়ার্ল্ড এর সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের। এতে আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম, আর আমি শারমিন সিদ্দিক ভুঁইয়া। আজ আমরা শিখব ১২তম পাঠ। আজকের পাঠের মূল বাক্য হচ্ছে ইৎসু নিহোন নি কিমাশিতা কা, আপনি কবে জাপানে এসেছেন। আমাদের এই আসরের প্রধান চরিত্র হচ্ছে থাইল্যান্ড থেকে আসা শিক্ষার্থী আন্না। যে ডরমিটরিতে আন্না এবং অন্যান্য বিদেশি শিক্ষার্থীরা অবস্থান করছে সেখানে আজ একটি পার্টি হচ্ছে। এবার তাহলে চলুন শুনে নেওয়া যাক ১২তম পাঠের কথাবার্তাগুলো। আজকের পাঠের মূল বাক্য হচ্ছে ইৎসু নিহোন নি কিমাশিতা কা, আপনি কবে জাপানে এসেছেন। এবার এসব কথাবার্তা ব্যাখ্যা করা যাক। সাকুরা রড্রিগোকে জিজ্ঞেস করল, রোদোরিগো-সান ওয়া ইৎসু নিহোন নি কিমাশিতা কা, রড্রিগো আপনি কবে জাপানে এসেছেন। রোদোরিগো-সান, এই কথাটিতে আসলে রড্রিগোর নামের সঙ্গে সম্মানসূচক সম্বোধন সান ব্যবহার করা হয়েছে। ইৎসু মানে হল কখন বা কবে, নিহোন হচ্ছে জাপান, নি এটি একটি পার্টিকেল যা সময়ে স্থানে বা পরিস্থিতিতে ইত্যাদি বোঝানোর জন্য পদান্বয় অব্যয় হিসেবে কাজ করে। এখানে এটি দিয়ে কোন স্থানে স্থানান্তর বোঝাচ্ছে। কিমাশিতা মানে হল এসেছেন, এসেছি, এসেছে ইত্যাদি। এটি ক্রিয়ার অতীত রূপ যার মূল ক্রিয়াটি হল কিমাস অর্থাৎ আসা। ইৎসু নিহোন নি কিমাশিতা কা, আপনি কবে জাপানে এসেছেন, এটাই হল আজকের মূল বাক্য। এরপর রড্রিগো উত্তরে বলল, সাংগাৎসু নি কিমাশিতা, আমি মার্চ মাসে এসেছি। সাংগাৎসু মানে হল মার্চ। এই শব্দটির মধ্যে আছে একটি সংখ্যা সাম মানে তিন এবং মাস বোঝানোর জন্য একটি শব্দ গাছ। কামুর ভাই, মাসের নামগুলো জাপানি ভাষায় কিভাবে বলা হয় বলবেন? হ্যাঁ, জাপানি ভাষায় মাসের নাম বলার নিয়ম হল বছরের কততম মাস তা বোঝাতে একটি সংখ্যা এবং তারপরে গাৎসু কথাটি জুড়ে দিয়ে তা বলা হয়। চলুন তাহলে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সবগুলো মাসের নাম শিখে ফেলা যাক। ঠিক আছে, তাহলে জানুয়ারি মাসকে জাপানি ভাষায় কি বলে? ইচিগাৎসু। আর ফেব্রুয়ারি মাসকে? নিগাৎসু। মার্চ হচ্ছে সাংগাৎসু। এপ্রিল হল শিগাৎসু। মে মাসের জাপানি হল গোগাৎসু। জুন হচ্ছে রোকুগাৎসু। জুলাই শিচিগাৎসু। আর অগস্ট মানে হাচিগাৎসু। সেপ্টেম্বর হল কুগাৎসু। অক্টোবর জুগাৎসু। নভেম্বর মানে জুইচিগাৎসু। আর ডিসেম্বর হচ্ছে জুনিগাৎসু। এবার ফিরে যাই কথাবার্তার বাকি অংশে। সাকুরা রড্রিগোকে জিজ্ঞেস করল, মো নিহোন্নো সেইকাৎসু নি নারেতা, আপনি কি ইতোমধ্যেই জাপানের জীবনধারায় অভ্যস্ত হয়েছেন। মো কথাটির অর্থ ইতোমধ্যে, এতদিনে বা এতক্ষণে ইত্যাদি। সেইকাৎসু হচ্ছে জীবনধারা বা জীবনযাত্রা ইত্যাদি। কাজেই নিহোন্নো সেইকাৎসু কথাটির মানে হল জাপানে বসবাসের রীতি বা জাপানের জীবনধারা। এখানে নিহোন্নো সেইকাৎসু নি অংশে থাকা পার্টিকেল নি দিয়ে বোঝাচ্ছে একটি নির্দিষ্ট পরিস্থিতিতে। নারেতা মানে হল অভ্যস্ত হয়েছি বা হয়েছেন। অতীত রূপের এই ক্রিয়াটির বর্তমান রূপ হল নারেমাস বা অভ্যস্ত হওয়া। একটু থামুন কামুর ভাই, এই নারেমাস ক্রিয়াটির অতীত রূপ তো হওয়ার কথা নারেমাসতা, তাই না? আপনি ঠিকই ধরেছেন শারমিনসান। তবে নারেমাসতা অর্থাৎ অভ্যস্ত হয়েছি বা হয়েছেন কথাটির নৈমিত্তিক রূপ মানে অমার্জিত রূপ হচ্ছে এই নারেতা। আচ্ছা, এবার আরো লক্ষ্য করুন, নারেতা ক্রিয়া রূপটির শেষে আছে তা। এভাবে ক্রিয়ার শেষে যদি তা থাকে তাহলে ক্রিয়ার এই রূপটিকে বলা হয় ক্রিয়ার তা রূপ। এরপর রড্রিগো উত্তর দিল, এ মা, হ্যাঁ কিছুটা। এ মানে হল হ্যাঁ, এটি হ্যাঁবোধক উত্তর প্রকাশ করে। কিন্তু যদি বলা হয় এ মা তাহলে এটি সরাসরি হ্যাঁবোধক অর্থ না বুঝিয়ে বরং কিছুটা সন্দিহান স্বীকৃতি প্রকাশ করবে। এবার টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। জাপানি ভাষা শেখার এই আসরে তত্ত্বাবধায়ক অধ্যাপক আকানে তোকুনাগা আজকের শিক্ষণীয় বিষয়টি নিয়ে আলোচনা করবেন এই পর্বে। আজ আমরা শিখলাম ক্রিয়ার তা রূপ। দয়া করে আমাদের বলবেন কিভাবে ক্রিয়াপদের মাস রূপ থেকে তা রূপ পাওয়া যাবে? চলুন আপনার এই প্রশ্নটি টিচারকে জিজ্ঞেস করা যাক। টিচার বললেন, ক্রিয়াপদের তা রূপটি হচ্ছে ক্রিয়ার সেই পরিবর্তিত রূপ যখন ক্রিয়ার শেষে তা অথবা দা থাকে। এটি হল ক্রিয়ার অতীত বা সম্পন্ন রূপ। এবার ব্যাখ্যা করা যাক কিভাবে ক্রিয়ার মাস রূপকে বদলে তা রূপে পরিবর্তন করা যায়। এক্ষেত্রে একেবারে মূল নিয়ম হল মাস অংশটির পরিবর্তে তা যুক্ত করা। যেমন নারে মাস বা অভ্যস্ত হওয়া ক্রিয়াটি হয়ে যায় নারেতা। লক্ষ্য করুন যে নারে মাস কথাটিতে মাস অংশের ঠিক আগের সিলেবল হচ্ছে রে এবং এর স্বর উচ্চারণটি হল এ। একইভাবে যেসব ক্রিয়ার মাস অংশের ঠিক আগের উচ্চারণটি এ বা একারান্ত বর্ণের উচ্চারণ, তাদের সবগুলোকেই এই নিয়মে পরিবর্তন করা যায়। আবার মাস অংশের ঠিক আগের উচ্চারণে ই থাকা কিছু কিছু ক্রিয়াপদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। এবার আরেকটি নিয়ম, এই নিয়মে শুধু মাস অংশ নয় বরং এর আগের সিলেবলটি সহ বদলে ফেলতে হয়। এক্ষেত্রে যদি মাস অংশের ঠিক আগের সিলেবলটি হয় রি, তাহলে রি এবং মাস একসঙ্গে অর্থাৎ রিমাস সরিয়ে দিয়ে জুড়ে নিতে হবে তা, বানান করে বলি তয়ে তয়ে আকার। কাজেই আৎসমারিমাস জড় হওয়া এই ক্রিয়াটি হয়ে যাবে আৎসমাত্তা। ক্রিয়ার মাস অংশের ঠিক আগে ই অথবা চি থাকলেও এই নিয়মটি প্রযোজ্য হবে, অর্থাৎ ইমাস বা চিমাস বাদ দিয়ে যুক্ত করে নিন তা, তয়ে তয়ে আকার। এবার আরেকটি নিয়ম, ক্রিয়ার মাস অংশের ঠিক আগের সিলেবলটি যদি হয় মি নি অথবা বি, তাহলে এই মিমাস নিমাস অথবা বিমাস বাদ দিয়ে জুড়ে নিন দা, অর্থাৎ নয়ে দয়ে আকার। উদাহরণস্বরূপ ইয়োমিমাস বা পড়া ক্রিয়াটি হয়ে যাবে ইয়োন্দা। চলুন এই জটিল বিষয়টি আমরা গানে গানে শেখার চেষ্টা করি। এবার যদি ক্রিয়ার মাস অংশের ঠিক আগের সিলেবলটি হয় কি, তাহলে শুধু মাস অংশটুকু বাদ দিয়ে জুড়ে দিন ইতা, তাহলে কিকিমাস অর্থাৎ সোনা ক্রিয়াটির তারূপ হবে কিতা। আবার যদি ক্রিয়ার মাস অংশের ঠিক আগের সিলেবলটি হয় গি, তাহলে শুধু মাস অংশটুকু বাদ দিয়ে জুড়ে দিন ইদা। এই নিয়মে ইসোগিমাস তাড়াতাড়ি করা এই ক্রিয়াটির তারূপ হবে ইসোইদা। তবে এইমাত্র শেখা নিয়মটির একটি ব্যতিক্রম আছে, আর সেটি হল ইকিমাস অর্থাৎ যাওয়া, এই ক্রিয়াটির তারূপ হবে ইত্তা। এবার চলুন শোনা যাক গানের বাকি অংশ। তাহলে পুরো গানটিও আরেকবার শুনে নেওয়া যাক। এই ছিল টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। এবার ধন্যাত্মক শব্দ নিয়ে পর্ব। এই পর্বে জাপানি ভাষার ধন্যাত্মক শব্দ অর্থাৎ এমন শব্দ যা নির্দিষ্ট কোন ডাক, কণ্ঠস্বর অথবা আচরণ ভঙ্গি প্রকাশ করে সেগুলো তুলে ধরা হয়। তারা সবাই আনন্দে হইচই করছে, তাই না? হ্যাঁ, আর এইভাবে কয়েকজন লোকের একত্রে আনন্দ উপভোগের মুহূর্ত প্রকাশের জন্য ধন্যাত্মক শব্দটি হচ্ছে ওয়াই ওয়াই। ওয়াই ওয়াই? হ্যাঁ, শুধু এটাই নয়, এরকম আরেকটি শব্দ রয়েছে গায়া গায়া। বহু লোকজনের হট্টগোল প্রকাশ করা হয় এই শব্দটির মাধ্যমে। ভাষা শেখার আসর শেষ করার আগে সময় হল আন্নার স্বাগতোক্তি শোনার। আজকের ঘটনাগুলোর দিকে ফিরে তাকিয়ে আন্না নিজে নিজে বলছে, আমার রান্না করা থাই কারি সবার কাছে ভালো লেগেছে। শুনেছি জাপানে নিজস্ব ধাঁচের কারি প্রচলিত আছে এবং তা বিশেষ করে শিশুদের মধ্যে বেশ জনপ্রিয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পাঠ? আশা করি ভালো লেগেছে। এই পাঠের মূল বাক্য ছিল ইৎসু নিহন নি কিমাশিতা কা, আপনি কবে জাপানে এসেছেন? শ্রোতা বন্ধু, জানিয়ে রাখি আগামী পর্বেও পাঠই চলবে, আপনারাও সঙ্গে থাকবেন কিন্তু। তাহলে আবার দেখা হবে। মাতা ওয়াইশিমাশো।